قبل إن الظالمين لهم عذاب أليم وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام যখন বিচার ফয়সালা হয়ে যাবে তখন শয়তান জাহান্নামীদের বলবে আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছি আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না আমি শুধু এটুকুই করেছি তোমাদের আমার দিকে ডেকেছি অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো তাই আজ আমার প্রতি তোমরা কোনো রকম দোষারোপ করো না বরং তোমরা তোমাদের নিজেদের উপরে দোষারোপ করো আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না তোমরা যে আগে আমাকে আল্লাহ শরীক বানিয়েছ আমি তাও আজ অস্বীকার করছি এমন সময় আল্লাহর ঘোষণা আসবে অবশ্যই জালেমদের জন্য রয়েছে কঠিন আজাব অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণাধারা সেখানে তারা তাদের মালিকের অনুমতিক্রমে অনন্তকাল অবস্থান করবে সেখানে চারিদিক থেকে সালাম সালাম বলে তাদের অভিবাদন হবে كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কালেমায় তাইয়াবার কি সুন্দর উপমা পেশ করেছেন এই কালেমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ যার মূল জমিনে সুদৃঢ় যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত সেটি প্রতি মৌসুমে তার মালিকের আদেশে ফল দান করে আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন যাতে করে তারা এসব উপমা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আবার খারাপ কালেমা তুলনা হচ্ছে একটি নিকৃষ্ট বৃক্ষের মতো যাকে জমিনের উপরিভাগ থেকেই মূলত পাটন করে ফেলা হয়েছে এর কোন রকম স্থায়িত্বও নেই تثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله ويفعل

ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে। মানুষদের একটি ভয়াবহ দিনের আজাব আশা থেকে সাবধান করে দাও।